أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم دايماي بروم دايالو الله رنامي ألف لام ميم ألف لام ميم تلك آيات الكتاب الحكيم أيغولي جان غارفو كتابير آيات هُدًى وَرَحْمَةً لِّلْمُحْسِنِينَ পথ নির্দেশ ও দয়া স্বরূপ সৎকর্ম পরায়ণদের জন্য الَّذِينَ يُقِيمُونَ الصَّلَاةَ وَيُؤْتُونَ الزَّكَاةَ وَهُم بِالْآخِرَةِ هُمْ يُوقِنُونَ যারা সালাত কায়েম করে যাকাত দেয় আর তাহারাই আখিরাতে নিশ্চিত বিশ্বাসী أُولَئِكَ عَلَى هُدًى مِّن رَّبِّهِمْ وَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ তাহারাই তাহাদের প্রতিপালকের নির্দেশিত পথে আছে এবং তাহারাই সফল কাম। وَمِنَ النَّاسِ مَن يَشْتَرِي لَهْوَ الْحَدِيثِ لِيُضِلَّ عَن سَبِيلِ اللَّهِ بِغَيْرِ عِلْمٍ وَيَتَّخِذَهَا هُزُوًا أُولَئِكَ لَهُمْ عَذَابٌ مُّهِينٌ মানুষের মধ্যে কেহ কেউ অজ্ঞাতবশত আল্লাহর পথ হইতে বিচ্ছিত করিবার জন্য অসার বাক্য ক্রয় করিয়া নেয় এবং আল্লাহ প্রদর্শিত পথ লইয়া ঠাট্টা বিদ্রুপ করে, উহাদের জন্যই রয়েছে অবমানকর শাস্তি। যখন উহার নিকট আমার আয়াত আবৃত্তি করা হয় তখন সে দম্ভ ভরে মুখ ফিরিয়া নেয় যেন সে ইহা শুনিতে পায় নাই, যেন উহার কর্ণ দুইটি বধির। অতএব উহাদেরকে মর্মন্তুদ শাস্তির সংবাদ দাও। যাহারা ইমান আনে ও সৎকর্ম করে তাহাদের জন্য আছে সুখদ কানুন। সেখানে তাহারা স্থায়ী হইবে, আল্লাহর প্রতিশ্রুতি সত্য, তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময়। خلق السماوات بغير عمد ترونها وألقى في الأرض رواسي أن تميد بكم وبث فيها من كل دابة وأنزلنا من السماء ماء فأنبتنا فيها من كل زوج كريم তিনি আকাশ মণ্ডলী নির্মাণ করিয়াছেন স্তম্ভ ব্যতীত, তোমরা ইহা দেখিতেছ। তিনি পৃথিবীতে স্থাপন করিয়াছেন পর্বতমালা, যাহাতে ইহা তোমাদেরকে লইয়া ঢলিয়া না পড়ে, এবং ইহাতে ছড়াইয়া দিয়াছেন সর্বপ্রকার জীবজন্তু। এবং আমি আকাশ হইতে বারি বর্ষণ করিয়া ইহাতে উদ্গত করি সর্বপ্রকার কল্যাণকর উদ্ভিদ। فأروني ماذا خلق الذين من دونه بل الظالمون في ضلال مبين يا الله সৃষ্টি তিনি ব্যতীত অন্যরা কি সৃষ্টি করিয়াছে আমাকে দেখাও, সীমা লঙ্ঘনকারীরা তো স্পষ্ট বিভ্রান্তিতে রহিয়াছে। ولقد آتينا لقمان الحكمة أن اشكر لله ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد আমি তো লুকমানকে জ্ঞান দান করিয়াছিলাম এবং বলিয়াছিলাম যে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো, যে কৃতজ্ঞতা প্রকাশ করে সে তো তাহা করে নিজেরই জন্য, এবং কেউ অকৃতজ্ঞ হইলে আল্লাহ তো অভাবমুক্ত প্রশংসার। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ স্মরণ করো যখন লুকমান উপদেশ ছলে তাহার পুত্রকে বলিয়াছিল, হে বৎস, আল্লাহর কোন শরীক করিও না, নিশ্চয়ই শিরক চরম জুলুম। ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير আমি তো মানুষকে তাহার পিতামাতার প্রতি সদাচরণের নির্দেশ দিয়াছি, জননী সন্তানকে কষ্টের পর কষ্ট বরণ করিয়া গর্ভে ধারণ করে এবং তাহার দুধ ছাড়ানো হয় দুই বৎসরে, সুতরাং আমার প্রতি ও তোমার পিতামাতার প্রতি কৃতজ্ঞ হও, প্রত্যাবর্তন তো আমারই নিকট।